بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর। আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা জান্নাত এবং জাহান্নামে যাওয়ার সরল পথ। মানুষ জান্নাতে কি সরল পথটি অবলম্বন করলে যেতে পারে এবং জাহান্নামের কি সরল পথে পা বাড়ালে সোজা জাহান্নামে যেতে পারে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন থেকে সূরা নাজিয়াতের 37 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। খুতবা ছাড়াও অনেক দিন ধরে অনেকের অনেক প্রশ্নের জবাব দেওয়া হয় না, খুতবার মাঝে সময় কম হয় বলেই অনেক প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয়নি। যারা প্রশ্ন আজকে করতে চান তারা লিখিত প্রশ্ন করে পাঠান, ইনশাআল্লাহুর রহমান খুতবার শেষ দিকে প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুটো আয়াতে ইরশাদ করেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছেন, তাগা এগুলো যারা মানতে চায় না, শুধু বরং অমান্য করে অন্য আরো কিছু সামনে পেশ করে, ওয়াম্মা মান তাগা, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের হাদিসকে অমান্য করে আবার অন্য কিছু সেখানে পেশ করে, অন্য কিছু অবলম্বন করে বা অন্য কোনো কথা বলে, বলার কারণ আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার বুকে তার প্রতিষ্ঠা, দুনিয়ার বুকে তার বেঁচে থাকা, দুনিয়ার বুকে তার মান ইজ্জত নিয়ে চলা, এরই জন্য সে আল্লাহ ও রসুলের বুদ্ধে কথা বলে এবং ভিন্ন পথ অবলম্বন করে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামী হচ্ছে তার স্থান এবং শেষ পরিণাম, আর খুব সহজেই সে জাহান্নামী চলে যেতে পারবে। ওয়াম্মা মান তাগা, তাগা শব্দটি তুগিয়ান থেকে আসছে। তুগিয়ান শব্দের শব্দগত অর্থ হচ্ছে নদীর ঢেউ, নদীর পানি স্বাভাবিকভাবে সমান্তরাল থাকবে, সমান থাকবে, কিন্তু বাতাস যখন জোরে বইতে থাকে, ঝড় যখন বইতে থাকে, তখন সমান্তরাল পানি আর সমান না থেকে ঢেউয়ের সৃষ্টি হয়। যেখানে তার থাকতে হবে তার থেকে ঢেউয়ের আকারে এক হাত দুই হাত তিন হাত উঁচু হয়ে যায়। পানির স্বাভাবিক সীমা থেকে এভাবে উঁচু হয়ে যাওয়ার নামই হচ্ছে আরবিতে তুগিয়ান। ওয়া আম্মা মান তাগা, যে মানুষটি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের সমান্তরাল রেখায় থাকে, মানুষের জীবনের সমান্তরাল রেখাই হচ্ছে এটা, যা আল্লাহ বলেছেন তাই মেনে নেবে, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেনে নেবে, এটাই হচ্ছে তার সমান্তরাল পথ। এই সমান্তরাল পথে যখন মানুষ চলতে থাকে, তখন ওই নদীর মতোই ঝড় এবং ঝঞ্ঝা বইতে থাকে। নদীতে যেমন ঝড় ওঠে, বাতাস যেমন জোরে বইতে শুরু করে, তখন ওই সমান পানি আর সমান থাকে না, তখন তার মাঝে ঢেউয়ের সৃষ্টি হয়। ঠিক তেমনি করে মানুষ শান্তিপূর্ণভাবে সরলভাবে যখন কোরআন ও সুন্নাহ মানতে শুরু করে, তখন এই সমাজের এক প্রকার বায়ু বাতাস তাকে উত্তপ্ত করতে শুরু করে। সরলভাবে কোরআন মানতে শুরু করে, যারা কোরআন মানে না, মানতে চায় না, তারা এই কোরআন মান্যকারী মানুষটির উপরে ঝড়ের বেগে আক্রমণ করতে শুরু করে। যারা এই সরল মানুষের জীবনে কোরআন এবং হাদিস যারা মানছে তাদেরকে উত্তক্ত শুরু করে দেয়, কোরআন এবং হাদিসের পরিবর্তে নতুন কোন পথ আর মত উপস্থিত করে। ফাইন্নাল জাহিমাহিয়াল মাওয়া, তাদের জায়গাই হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল কুর রাব্বাকা ফি নাফসিক, হে বান্দারা তোমরা আল্লাহর জিকির করো মনে মনে, চেঁচাবে না। যারা এভাবে আল্লাহর এই কথাটিকে সরল ভাবে মেনে সালাম শেষ করার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরের এই জিকির গুলো মনে মনে করতে থাকে, তাদেরকে বোঝানো হয় যে এখানে জিকির হবে আপনারা বসবেন, এটাই হচ্ছে জিকির। এরপরে জিকির শুরু করে দিল একেবারে যমুনার ঢেউ, এত চিৎকার করে তারা জিকির শুরু করে দিল, অথচ আল্লাহ বলেছিলেন জিকির করতে আস্তে আস্তে। আল্লাহ বলেন এই মানুষগুলোর জায়গাই হচ্ছে জাহান্নামের শেষ, যেহেতু যা মনে মনে বলতে বলেছিল তা ঢেউয়ের আকারে চিৎকারে পরিণত হয়েছে। অতিক্রম করেছে আল্লাহর দেওয়া সেই সীমাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাকলেন, বললেন আজান দাও। কেমন করে আজান দেব? আল্লাহর নবী আজান শিখাই দিলেন। আবার বললেন তুমি নামাজ শুরু করব, আকামত দাও। তিনি শিখাই দিলেন, আল্লাহর নবী বেলাল আকামত দিতে শুরু করে দিলেন। উমিরা বেলালুন আয়ুশফিআল আযান ওয়া আয়ুয়াত্তিরা লিকামা, আজানের বাক্যগুলো জোড়ায় জোড়ায় বলবে আর ইকামতের বাক্যগুলো ইল্লা কদ কামতিস সালা, কদ কামতিস সালা ছাড়া আর বাকিগুলো এক একবার করে বলবে। এইটাই হচ্ছে আল্লাহর দেওয়া সীমা। ওয়া আম্মান তাগা, ইকামতের বাক্যগুলো এক একবার বলাটাই হচ্ছে আল্লাহর দেওয়া সীমা, কিন্তু এর চেয়েতে বেশি বলাই হচ্ছে সেই তুফান, এর চেয়েতে বেশি বলাই হচ্ছে আল্লাহর দেওয়া সীমা রেখা লঙ্ঘন করা। এই কথাগুলো সমাজে যারা মানে তারাই যখন বাইরের লোকেদেরকে বলতে যাবে ঠিক দেখবেন তুফান শুরু হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আপনি কোরআনের হাফিজ আবার আলেম, এই মসজিদের আপনি ইমাম, এত জোরে জোরে যে জিকির করা যায় না কোরআন শরীফে যে আছে আপনি কি তা জানেন না? বলে জানি তো। বলে তারপর? বলে ওই যদি বলি তাহলে আমার চাকরিই থাকবে না। وآثر الحياة الدنيا আল্লাহর কোরআনে যা আছে এটি সে জানে বোঝে মেনে নিতে পারছে না, কেন তার চাকরি থাকবে না? আল্লাহ তাআলা ইরশাদ করেন, চাকরি থাকবে না ঠিক, কিন্তু আমার কাছেও কিন্তু তার কোনো চাকরি থাকবে না, আমার কাছেও তার কোনো জায়গা নাই। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, একদিকে তার জাহান্নাম আর একদিকে তার চাকরি, এ দুইয়ের মাঝে তার কোনটা পছন্দ হয়? ওয়াম্মা মান তাগা ওয়াআসার আল হায়াতাদ দুনিয়া, লোকটি আহলে হাদিস, সবকিছু তার ঠিক আছে, কিন্তু তিনি যখন বিয়েই বাড়ি যান তখন তিনি জোরে আমিনটা বলেন না, আস্তে আমিন বলেন, বিয়েই বেজার হয়ে যাবে। বাজারের মসজিদে নামাজ পড়তে গেছেন, রফলিয়া দেন করেন না, এই সকলের সঙ্গে গন্ডগোল বেঁধে যাবে। এখন তিনি কি গন্ডগোল বাঁধাবেন না রফলিয়া দেন করবেন না, এই দুইটার মাঝে কোনটা? فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, যিনি রফল আদায় করলেন না গন্ডগোল থেকে বাঁচলেন, কিন্তু এই ব্যক্তিকে জান্নাত পেতে হবে না, জাহান্নামেই তাকে যেতে হবে। রফল আদায় খুব ছোট্ট মনে করেছেন। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা লাকি আল্লাহ, যে নামাজের পরে আল্লাহর নবী আর নামাজ পড়তে পারেন নাই, সেই শেষ নামাজটি আমি লক্ষ্য করে দেখতে লাগলাম। রাফা ইয়াদাইহি ইজাফতাহা সালাত, নামাজ শুরু করার সময় হাতটা তুললেন, বা ইজা রাকা, আর যখন তিনি রুকু করলেন তখনও হাত তুললেন, বা ইজা রাফা রাসাহু মিনার রুকুয়ে, রুকু থেকে মাথা যখন তুললেন তখনও তিনি হাত তুললেন। হাত্তা লাকিয়াল্লাহ, এই নামাজ যা আমি দেখলাম, এই নামাজের পরে আল্লাহর নবী জিন্দিগিতে আর নামাজ পড়তে পারেন নাই, এটাই ছিল এশার নামাজ এবং এটাই ছিল জীবনের শেষ নামাজ। হাত্তা লাকিয়াল্লাহ, এই কিতাব কেবল আমি পড়ি নাই, সকলেই কিন্তু পড়ছে, অনেকেই পড়ছে, অনেকেই জানে, মানতে পারে না কেন? বলে কিতাবের মধ্যে যা পেয়েছি তাই যদি এখন বাড়ি এসে আমল করি তো বাপ দাদা 14 পুরুষ ঠ্যাঙ্গাই একদম মসজিদ থেকে বের করে দেবে। এই আহলে হাদিসরা কি করবে? চতুর্দিকে তো বিপদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েতে কিন্তু বড় বিপদ নয়। আহলে হাদিসরা তাদের ছোট্ট হলেও মসজিদে এসে নামাজ পড়তে পারছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়েছিলেন মসজিদের মধ্যেই তাকে খুন করার চেষ্টা করা হয়েছে, বেহুশ হয়ে গেছেন, সেই মসজিদে আর নামাজ পড়তে আল্লাহর নবী পারেন নাই। মসজিদে হারাম ওর চেয়েতে বড় মসজিদ আর নাই, সে মসজিদে জামাত হয় সেই জামাতে তিনি শরিক হতে পারেন নাই। কেন? নামাজ হচ্ছে, জামাত হচ্ছে মক্কার মসজিদ, কেন যেতে পারেন নাই? ওই জামাতে যিনি ইমামতি করেন তিনি মুসলমান না, অতএব তার পিছনে নামাজ হয় না বলে আল্লাহর নবী আর নামাজ পড়তে পারেন নাই। কিন্তু এই মসজিদে নামাজ পড়ার জন্য রসুলের মন কাঁদে, তিনি একদিন একাকী নামাজ পড়তে দাঁড়ালেন। মানুষ যখন বুঝতে পারল নামাজ শুরু করে দিয়েছে, রাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আল্লাহ নিজেই এই ইতিহাস উল্লেখ করছেন যে আল্লাহর বান্দা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে শুরু করে দিল চতুর্দিক থেকে তাকে মারতে শুরু করে দিল, বাধা দিল যে এই নামাজ এখানে চলবে না। রসুল যে নামাজ পড়তে চেয়েছিলেন সেই নামাজ সেখানে পড়তে পারলেন না, কেন? রসুলের নামাজ তাদের পছন্দ হয় নাই, তাই আল্লাহর ঘর মসজিদ থেকে তাকে তাড়ালো না, মেরেই ফেলে দিতে চেয়েছিল। আজ অনেক মসজিদ আছে রসুলের মতো নামাজ পড়তে চেয়ে দেখেন, দেখেন আপনার জন্য কি হয়। এখন আপনি একাকে এক জায়গায়, হ্যাঁ আপনি নামাজ পড়েন না, বলে ঘরে পড়ি, বলে জুমা পড়ান কোথায়, এই এক জালায় পড়লাম, জোহর আসর মগরিবের সাথে একা একা ঘরে ঘরে পড়েন, কিন্তু জুমার নামাজ পড়েন কোথায়? হয় তাকে মিথ্যা কথা বলতে হয় যে জুমার নামাজ খুলনায় খালিশপুরে গিয়ে পড়ি, আর নতুবা বলতে হয় যে জুমার নামাজ আপনাদের সাথে, যেমন জোহরের নামাজ যেমন আপনাদের সাথে পড়ি না, জুমার নামাজও আপনাদের সাথে পড়ি না, ওই ঘরে জোহরের নামাজ পড়ি। বলি এত বড় কথা আমাদের পছন্দ হয় না, লেগে গেল গন্ডগোল। এখন আপনি কি গন্ডগোলকে ভয় করবেন, না আপনি দৃঢ় থাকবেন যে মসজিদ নির্মাণ করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার পাশের বাড়ির মসজিদ এটা কোনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তৈরি করেন নাই, ওই মসজিদ তৈরি করেছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সেই মসজিদে যেহেতু আল্লাহ তাআলা যেমন করে নামাজ পড়তে নির্দেশ দিয়েছিলেন সেই রকমের নামাজ আল্লাহর নবী পড়তে পারেন নাই, তাকে বাধা দেওয়া হয়েছে। তার সামনে ছিল দুটো পথ, এক হচ্ছে এই যে তাদের নামাজের মতো নামাজ তিনি পড়বেন, তাহলে তারা তাকে কিছুই বলবে না, অথবা স্পষ্ট তাদের জামাতে শরীক হবেন না আর নামাজ পড়বেন না, তাহলে তার উপরে আসবে বিপদ। তৃতীয়, যদি রসুলের নামাজ ওই মসজিদে হারাবে পড়তে যান তবুও মার খাবেন, এই তিনটি পথ ছাড়া আল্লাহ নবীর সামনে আর চতুর্থ কোনো পথ ছিল না। হয় তাদের সঙ্গী হয়ে নামাজ পড়তেন, নতুবা রসুলের সেই নামাজটি জিব্রাইল যে শিখিয়েছেন তা ওদের সামনে মসজিদে পড়বেন, আর নতুবা তাদের সাথে নামাজ না পড়ে ঘরে বসে থাকবেন, জোহরের নামাজ পড়বেন, এছাড়া তো আর কোনো পথ রসুলের সামনে ছিল না। কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীতে দেখি না যে তিনি মসজিদে হারামে এসে নামাজ পড়ার চেষ্টা করেছেন, চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আর কোনোদিন ওই মসজিদে আসেন নাই, আর ওই মসজিদে আর কোনো নামাজ পড়েন নাই। নামাজ যা পড়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘরেই পড়েছেন। কিন্তু আমরা করব কি, বিচারে আচারে খাতিরে খুতিরে এতে সব জায়গাতে যেতে হয়। ওয়া আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত আদ দুনিয়া, আল্লাহকে মানছে না, দুই রকমের, একটা হচ্ছে চারিত্রিক দুর্বলতার জন্য আল্লাহ তাআলার কোনো হুকুম মানছে না, আর একটা হচ্ছে দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার করার জন্য, দুনিয়ায় সে নিরাপদে বসবাস করার জন্য, দুনিয়াতে লোকেদের কাছে ভালো থাকার জন্য সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানছে না, দুটো পৃথক জিনিস। যদি তার চারিত্রিক দুর্বলতার জন্য সে কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ বলেছেন তোমার ভুল হয়ে গেছে, আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। যেহেতু তোমার এই চরিত্রের দুর্বলতার জন্য এই গোনাটা তোমার হয়ে গেছে, কিন্তু যে ব্যক্তি তার চারিত্রিক দুর্বলতা নয়, সে বোঝে যে এটা হক, এটি ঠিক, কিন্তু করতে পারে না, করে না কেন, যে এটা করলে আমার এই ক্ষতি হয়ে যাবে, এটা যদি আমি করি তাহলে এটা আমার ক্ষতি হবে, এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যে ব্যক্তি আল্লাহকে তার রসুলকে অমান্য করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। অতএব আহলে হাদিস হিসাবে গত জুমায় আমি এটাই বলেছিলাম যে আহলে হাদিস হিসাবে আমাদের পড়াশোনা এত কম, জিজ্ঞাসা, ছেলেও যদি জিজ্ঞাসা করে কোনো মশলা তা বাপ বলতে পারছে না, এই ছেলেটা কার কাছে জিজ্ঞাসা করবে, সে তো বাবার কাছেই জিজ্ঞাসা করবে, বাবা তুমি এটা করো কেন, বলে কেন, বলে স্কুলে যাই জোহরের নামাজের সময় তো হুজুর ওরকমের করে না, আর বাড়ি এসে দেখি তুমি এই রকমের করো, তুমি এরকমের করো কেন, বলে হ্যাঁ এরকম করতে হয় বাবা, বলে কেন, আমাদের এই দিনিয়াতের বইতে এরকমের করতে হয় না, তোমার দিনিয়াতের বই কোনটা যাতে এরকমের করতে হয়, বলে তাই তো আহলে হাদিস, অথচ বাড়িতে একখানা নামাজ শিক্ষা নাই, ওই ছেলেকে যে বলবে বাবা এটা তোর ক্লাসের বই আর এইটা হাদিসের বই, দেখ এটা এই রকমের করতে হয়, বাবা তোমার পাশে যখন নামাজ পড়তে দাঁড়াই তখন তুমি পায়ের সাথে পা মিলায়ে দাও, তা আমি তো দেখেছি স্কুলের নামাজে, ওখানে তো হুজুররা স্যাররা, আমরা তো পায়ের সাথে পা মিলাই না, আর আমাদের এখানে তো মিলানো নাই, বলতে পারবেন কোন হাদিসটি দিয়ে, কোন হাদিসের দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর নবী আপনাকে পায়ের সঙ্গে পা মিলাতে বলেছেন, ছেলের উত্তর দিতে পারবেন না, আপনার চাইতে আবার গলাবাজ আহলে হাদিস আর বাংলাদেশে একটাও নাই। একদিকে আমরা যেমন জানার জন্য কিছু চেষ্টা করছি না, অন্যদিকে আবার সমাজের সঙ্গে সুন্দর একটা কম্প্রোমাইজ করে আছি, আমাদেরকে কেউ খারাপ বলে না, আহলে হাদিসদের সভা, বিরাট সভা ঢাকার বুকে হলো পল্টন ময়দানে, একটা ঢিলাও মারে নাই, একটা ঢিলাও মারে নাই, কারণ কি, সেই সভার প্রধান অতিথিদের মধ্যে ছিলেন বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব, সেই দিনের ইনকিলাবের ফটো দেখেন, একেবারে মুখখানা চকচক করতেছে, মাওলানা মহিউদ্দিন খান সাহেব, যিনি আহলে হাদিসদেরকে তার পত্রিকায় কিছু না বললে ওনার আর ঘুম হয় না, মাওলানা মহিউদ্দিন খান সাহেবের ছবি, উবাইদুল হক সাহেবের ছবি, ধর্মমন্ত্রী নুরুল ইসলাম সাহেবের ছবি, এরা এই বাংলাদেশের সবচেয়ে বড় বড় আহলে হাদিস, তাই না, ঢিলে মারবে কে, যারা ঢিলে মারবে সবই তো আপনার প্রধান অতিথি, ঢিলা যারা মারবে এরা সবাই তো প্রধান অতিথি, তো ঢিলা মারলে তো ওদের গায়ে লাগে, খালিশপুরের সভা ভেঙে দিল কেন, এটাও তো আহলে হাদিসদের সভা, আর ওটাও তো আহলে হাদিস কনফারেন্স, ওয়া আম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, ওই সভাটার উদ্দেশ্য ছিল যারা ঢিল মারে তাদের সাথে একটা কম্প্রোমাইজ করা, তাদের সঙ্গে একটা প্রীত করা, একটা খাতির জমানো, আর ওরা বুঝতে পেরেছে খালিশপুরের চিত্রালীর ময়দানের সভা যদি হতে পারে, খাতির করে কেউ কথা বলবে না। এই খাতির করার নামই হচ্ছে আসারাল হায়াতাদ দুনিয়া। নামাজ পড়ে, জোরে আমিন বলে না, রফুলিয়া দাইন করে না, পায়ের সাথে পা মিলায় না, নামাজ পড়ে। বলে এই নামাজ পড়লেন কেন? বলে বোঝেন না, গন্ডগোল করতে চাই না। তার মানে নামাজ না, আসলে গন্ডগোল করতে চায় না। মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই যারা দিনের কাজগুলোকে করতে চায়, দুনিয়ার সঙ্গে তাল মিলায়, আমরা তাদেরকে চিনবার পরে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সংশোধন করা। এখন সংশোধন করার পয়লা শর্ত হচ্ছে এই যে, দেশের কোন আলেম সাহেব নিজে নিজে ফতোয়া দিতে পারবেন না। তার মানে হচ্ছে এই এই রাস্তার উপর দিয়ে কোন অভিজ্ঞ ড্রাইভার গাড়ি চালাতে পারবে না। বুঝতে হবে, ভাবতে হবে, কেন একজন অঙ্কের প্রফেসর, আমি অঙ্ক জানি না, আমি যত কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি, অঙ্ক কিন্তু অঙ্কের প্রফেসরের কাছে আব্দুর রউফের জানতে যেতে হবে। স্ট্যাটিস্টিক্সের একজন প্রফেসর যদি শর্ত করেন, মশলা দেবেন, ফতোয়া দেবেন, তা আপনি লিখে আগে আমাদের কাছে দেবেন, আমাদের পছন্দ হলে তারপরে ওইটা ফতোয়া দিতে পারবেন, বলেন এটা কম্প্রোমাইজ কেন? বলে না এইটা এখন দেয়া যাবে না, ওইটা এখন দেয়া যাবে না, ওইটা এখন দেয়া যাবে না। তার কারণ কি হবে? গোলমাল বেঁধে যাবে। বলে কিসের গোলমাল? বহু মশলা দেখাবে, আমাদের এদিকে এটা চলে আসছে, যদিও কোরআনে হাদিসে যা কিছু আছে ওটা ঠিক, কিন্তু আমাদের এখানে যে চলছে, এখন যদি এটা চালানো যায়, এটা নতুন করে বলা যায়, তাহলে অসুবিধা আছে। বলে কিসের অসুবিধা? বলে এই গোলমালের অসুবিধা। তাই গোলমালের ভয়তে বলে যে এটা এখন থাক। সৌদি আরব থেকে একটি ছেলে ঈদের আগে আসছে, সকলে তাকে দিছে ঈদের নামাজ পড়াতে, আহলে হাদিস জামাত, আহলে হাদিসদের জামাত। নামাজ পড়ার পর 36 বছর ধরে যিনি নামাজ পড়াচ্ছেন, উনি যেই তাকে এই রকমের বুকে জড়িয়ে ধরতে চাইছেন, আর ছেলেটা দুই হাত দিয়ে হুজুরকে ঠেকাই দিছে। বলে হুজুর, বলে কেন? বলে এটা করা বেদাত, এটা করা যায় না। আসসালামু আলাইকুম, এরপরে বড় জোর মুসাফা, এই যে গলায় গলায় ঠেলা ঠেলি আর বুকে বুকে ঠেলা ঠেলি, এতে আপনার সঙ্গে দুই মিনিট আগে দেখা হয়েছে, এখন আপনি ঠেলা ঠেলি করবেন, এটা কিন্তু হাদিসে নাই। কি আছে? বলে হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন মুসাফা করা যাবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বুকে বুকে ঠেলা ঠেলি করা যাবে কিনা, আল্লাহর নবী বলেছেন লা। বলো কি? বলে হ্যাঁ। বলে আমি কি বলছি? আপনি আমাদের উস্তাদ, এই সেপারা আমপারা আলিফ বা তাস আপনাদের কাছ থেকে পড়েছি, মদিনায় গেলে কি হবে? এখনই কিন্তু আপনি উস্তাদ, কিন্তু আপনার চেয়েতে বড় উস্তাদ মেনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটা ওইখান থেকে জানে বেঁচে আসতে পারছে না, ছেলেটা কিন্তু আহলে হাদিস, আর যারা তার পেছনে নামাজ পড়েছে তারাও কিন্তু আহলে হাদিস। বলে হ্যাঁ, আমাদের এইখানে এর আগে যে ইমাম সাহেব ছিলেন, তিনি এত বড় বুজুর্গ, বৃষ্টি হয় না কোথাও, একেবারে যেই তিনি বৃষ্টির জন্য হাত তুললেন, ঝরঝর করে বৃষ্টি হলো, সেই বুজুর্গ তারা এরকমের বুকে বুকে মিলায় গেছে, আর কালকের ছেলে এসে বলেছে বুকে বুকে মিলানো যাবে না, আর হাদিস দেখায়। আমি গিয়েছি, আবার কই কথা বলেছে, বলে আপনাদের দেশে নদী ভাঙে, বলে হ্যাঁ। তো ওই লোকটা বলছে যে সবচেয়ে বেশি রাগ, বলে আমাদের বাড়ি উ যে দেখেন না নদীর মাঝখানে ছিল, বলে তারপর বলে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছি, বলে যে হুজুর হাত তুললে পরে ওই রকমের বৃষ্টি পড়ত, এই নদীর ভাঙ্গন ঠেকাবার জন্য হাত তুলে দোয়া টোয়া করেন না? বলে বহু করছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই ভাঙ্গন ঠেকে নাই? বলে না, ভাঙ্গন ঠেকে নাই, বলে ও বৃষ্টি পড়েছে, ভাঙ্গন ঠেকে নাই না? তো বৃষ্টির জন্য এক আল্লাহ আর ভাঙ্গনের জন্য আর এক আল্লাহ। কয়ে আমাকে তো বলেছিল যে আপনার সঙ্গে কথা বললে ইমান চলে যাবে। তো ওয়ালাইকুম আসসালাম, মানে আহলে হাদিস আমার সাথে কথা বললে তার ইমানই চলে যাবে। সন্ধ্যাবেলায় আসছে যে হুজুর আমি ভুল করেছি, আমরা আমাদেরকে আমাদের এই ইমাম সাহেব এই সকল কথা বলে কিন্তু বুঝাই রেখেছেন, সত্যই তো ওই লোকের কথায় যদি বৃষ্টি হয়তো সেদিন হাত তুলেছেন ইস্তেসকা বৃষ্টি পড়েছে, তো দোয়াই যদি তার শুনবে তাহলে ভাঙ্গন বন্ধ হলো কেন? আমার হলো না কেন? আমার বাপ দাদার সমস্ত জমি এখন নদীতে কেন? সত্যিই আমার প্রশ্ন জেগেছে। আজকে আম্মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া, এই যে কম্প্রোমাইজ আমরা করছি করে চলছি, এতে কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। এর মোকাবেলায় আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তিরা যারা আম্মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিম হিয়াল মাওয়া وَأَمَّامَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যে ব্যক্তি প্রতিটি কথায় ভাবে জন্য কেউ নয়, এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে। আমার কাছে সেদিন একজন এসে একেবারে অভিযোগ করল, জমুক লোকগুলো খুব লম্বা লম্বা কথা বলে, বলে হ্যাঁ, তারপর বলে দাড়ি রাখে না। আপনি তাদেরকে বলেন, তো আমি বলছিলাম যে আপনি যখন আহলে হাদিস হয়েছিলেন আমি কি আপনাকে দাড়ি রাখতে বলেছিলাম? বলে না, বলেন নাই। বলে রাখছেন কেন? বলে আমার মনে চেয়েছে। ওদের কি মন আসে না আপনি সমস্ত মনগুলো কুড়ায় কাছে নিয়ে চলে গেছেন? কয় কিরকম এখন বসছে, এই কয়েকদিন আগে সবাই দেখেছে, সে লোক বেশ কয়েকজন আর বুদ্ধ অভিযোগ করছে যে আপনি যখন আহলে হাদিস হলেন আমি আপনাকে আগে নামাজ রোজা হজ ইত্যাদি দুরুস্ত করতে বলেছিলাম না? পয়লা সোটেই বলেছিলাম না দাড়িটা রাখেন? বলে না, আপনি দাড়ি রাখতে বলেন নাই। বলে তারপর আহলে হাদিস হয়েছেন, একটি বছর পর আমি দেখছি দ্বিতীয়বার হজ যে তারপরে দাড়ি রেখেছেন, তাই না? বলে হ্যাঁ, দাড়ি রাখার কথাই বলছিলাম। বলে না, রাখছেন কেন? বলে আমার মনে চেয়েছে। বলে ওদেরও মন আছে, আল্লাহর কাছে দোয়া করেন আগের কাজটা আগে করুক, তারপরে দাড়ি যখন মনে গজাই যাবে তখন আর আপনি ওটা টাইনেও ছিড়তে পারবেন না। ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফ সানিল হাওয়া, যে মানুষগুলো যে কোনো কাজ করে খাফ মাকাম রাব্বিহি, শুধু ভাবে এটা যে আমি করছি বৃথা যাবে না, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কার সঙ্গে খাতির করলাম, কার সঙ্গে শত্রুতা করলাম, কার মন মতো কাজ করলাম, কার মনে আমি দুঃখ দিলাম, এর কোনটাই কিন্তু বৃথা যাবে না, সবই আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন ওই লোকটার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, সে জান্নাতে যাবে, তার কারণ সে আমাকে ভয় করেছে, আমাকে ভয় করে কোনো কাজ করেছে কোনো কাজ করে নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে তাকে শেষ পর্যায়ে চার জন সেপাহ সালার শহীদ হওয়ার পর তাকে সেনাপতি করা হয়। তিনি বললেন, শোনো, আমার একটি কৌশল আছে, আমার কৌশল মতো যুদ্ধ করতে হবে। বলে কি? চারটি দল হতে হবে, ডান দিকে একটি দল, বাঁ দিকে একটি দল, আর আমাদের শত্রুদের বহু পিছনে, ওদের জন্য টের না পাই সেই দিকে যেতে হবে একটি দল। এই হচ্ছে তিনটি দল, আর একটি দল আমার সামনে থাকতে হবে, তাতে মানুষ থাকতে হবে খুব কম। এই কম মানুষগুলোই আমরা শত্রুর দিকে দৌড় দেব। বলে তাহলে তো সব শেষ। বলে তাহলে আর তোমাদেরকে নেব না। বলে কেন? এই কম মানুষগুলো যখন আমরা শত্রুর দিকে অগ্রসর হতে থাকব, তখন শত্রুরা মনে করবে সব তো শেষ, এই কয়টাই তো আছে, দে ধাওয়া, ডান দিকের গুলো, বা দিকের গুলো, রক্ষিত যেগুলো, সব আমাদের দিকে শুধু দৌড়ে আসতে শুরু করে দেবে। আর আমরা এদিক ওদিক তাকানো যাবে না, ওদের খিমার দিকে, ওদের সেই আড্ডার দিকেই কিন্তু দৌড়তে হবে, সেই দিকেই যেতে হবে, এদিক ওদিক দৌড়ানো যাবে না। এই রকমের যদি কেউ থাকো তা আমার সাথে আসো। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 116 জন মানুষ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে থাকলেন। এর মধ্যে ছিলেন একজন মহিলা যার নাম খাওয়ালা। মহিলা পুরুষের পোশাক পরে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন, ঐতিহাসিক ঘটনা। যা হোক, ঠিক খালিদ বিন ওয়ালিদ এইভাবে যখন অগ্রসর হতে লাগলেন, চিৎকার করে আল্লাহু আকবার বলে আর এদেরকে বললেন, ঠিক এইভাবে আমরা মরে যেতে পারি, কিন্তু সকল সৈন্যগুলো কিন্তু আমাদেরকে তাড়া করে ওরা আড্ডায় পৌঁছে যাবে, দেখবা। তবে এখন আমরা তো আর নাই, জিতে গেছি তো, ওরা সকলে সকল জায়গার থেকে কিন্তু দৌড়ে এই খিমার দিকে, এই আড্ডার দিকে আসবে। তখন বললেন, পেছনের দিক থেকে তোমরা আক্রমণ শুরু করবে, যদি তোমরা দেখো যে আমরা মরে গেছি আর আমাদের লাশের উপর দিয়ে শকুন উঠছে, তবুও তোমরা আমাদের জন্য কিছু করবে না, আমরা যা পারি তাই করব। পেছনে যারা আছো তারা আক্রমণ করবে, আর এই দুই দিকে যারা আছো তারা কেচির মতো সাড়াশি আক্রমণ করবে। এইভাবে যদি তোমরা পারো তাহলেই জিতে যেতে পারো। বলে তারপরে একটু কথা আছে। বলে কি? ওই কথাটুকু নিয়েই হচ্ছে গন্ডগোল। আমরা একেবারে ওই খিমার কাছে পৌঁছে যাব, পৌঁছে যাওয়ার পর আবার কিন্তু আমরা দৌড় দেব, পালাবার জন্য চেষ্টা করব, পালাবো। আমরা যখন ফের পালাবার জন্য চেষ্টা করব, দেখবা এই শত শত লোক আবার আমাদেরকে অন্যদিকে ধাওয়া করছে, তখনই এই তিন দিকের লোক গিয়ে গোটা আড্ডাকে তোমরা দখল করে নেবে। এই দ্বিতীয়বার পালাবার পথেও যদি তোমরা দেখো যে আমাদের গায়ের উপর দিয়ে শকুন উঠছে, তোমরা আমাদের দিকে তাকাবে না, ওইখানেই তোমরা বসে থাকবে পরবর্তী আমার খবর না পাওয়া পর্যন্ত, অথবা আবার মরে যাওয়ার খবর শোনার আগ পর্যন্ত তোমরা ওখান থেকে সরবে না। এই কৌশলে মুসলমানেরা 13,000 সৈন্য ছিলেন, 300,000 বাহিনীর উপরে তারা বিজয়ী হলেন, কিন্তু সাহাবায়ে কেরামের এক দল খালিদ বিন ওয়ালিদকে সালাম করে না। বলেন, না, এ তার কারণ যে যুদ্ধের ময়দান থেকে পালাবার বুদ্ধি দেওয়ার পালায় তাকে সালাম করা যায় না। মশলা একটা পেয়েছে খুব সুন্দর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে আমি আমার কৈফিয়ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেব। খালিদ বিন ওয়ালিদ মদিনার উপকণ্ঠে পৌঁছাইছে। নিয়ম আছে, যখন সন্ধ্যা হয়ে যায় তখন সেখানে মঞ্জিল করতে হয়, মদিনার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এখন যারা মদিনা দেখেছেন, এই মদিনার মসজিদের উত্তর দিকে একটি জায়গা আছে, একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে জবালুল জিন। এই ওই দিক থেকে আসছিলেন, ওখানে গেছেন, যেহেতু রসুলের নির্দেশ রয়েছে যে সন্ধ্যা হলে মাগরেব হলে সৈন্যদেরকে আর চালানো যাবে না, মদিনার একেবারে কাছে। সেখানে তারা আছেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে সংবাদ পৌঁছিয়ে দিলেন যে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনীদেরকে নিয়ে আসছে, চলো আমরা সকলে যাই, এই আল্লাহর বীরকে আমরা সম্বর্ধনা দিয়ে নিয়ে আসি। সবাই গেলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে, খালিদ বিন ওয়ালিদ সালাম করবেন তার বহু আগে ঘোড়া থেকে আল্লাহর নবী সালাম করলেন, খুব জোরে সালাম করলেন, এত বড় জোরে আল্লাহর নবী সালাম করেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ধীরে ধীরে খালিদ কাছাকাছি আসলেন, তিনি খালিদের এই কপালে চুমো খেলেন এবং মুসাফা করলেন। সকল সাহাবারা তাদের ভুল বুঝতে পারলেন, মদিনার মসজিদে সকলকে একত্রিত করে বললেন, শোনো, আমি এ কথা বলেছি যে ওই লোকটি আমাদের কেউ নয়, মান তাওয়াল্লা ইয়াউমা যুহফ, যুদ্ধের ময়দান ছেড়ে যে চলে যায় সে আমাদের কেউ না, তার মানে আসলে যে পলায় সে, কিন্তু যুদ্ধের কোন কৌশলের জন্য যদি আগে পিছে হয় তাহলে কেবলমাত্র তলোয়ার চালানোই যুদ্ধ নয়, আল হারবু খোদা, শত্রু বাহিনীকে প্রতারিত করাও যুদ্ধ। শুধু অস্ত্র চালালেই যুদ্ধ হয় না, শুধু গুলি করলেই যুদ্ধ হয় না, এই পলিসিটাও যুদ্ধ, আল হারবু খোদা, শত্রুকে প্রতারিত করা, এটাও যুদ্ধে যুদ্ধ, আর এটা বড় যুদ্ধ। অতএব খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মাফ চাইল যে আমরা ভুল করেছি। এভাবে ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে আর সবাই যা চেয়েছে তা নিজে চায় নাই, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, সে বোঝে এখানে কম্প্রোমাইজ না করলে কোনো উপায় নাই, তবুও সে কম্প্রোমাইজ করে নাই, তার কারণ এখানে কম্প্রোমাইজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কম্প্রোমাইজ করবেন না, তার মানে তার সঙ্গে মারামারি করতে হবে তা না। এই দাওয়াত দেওয়া আর না দেওয়া, যদি আপনি দেন তাহলে আপনি আমাদের বুদ্ধে যা কিছু করেছে তার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করি নাই, আমরা আমাদের সাধ্য মতো দাওয়াত দিব। দৌলতপুর থেকে একটা হ্যান্ডবিল ছেপেছে, জনাব মনির সাহেব নাম করে তিনি আমাদের উপরে 13টা প্রশ্ন করেছেন, এখন তো সময় তো প্রশ্ন করার, এই 13টা প্রশ্নের পরিপূর্ণ জবাব আমরা লিখেছি, এখন এটা ছাপা দরকার। কেউ কেউ বলে এখন যদি ওটা ছাপতে যায় তাহলে আবার একটা কিছু হয়ে বসে নাকি, দৌলতপুরের লোকেরা আমাকে ছাপতে দিয়েছে, দ্বিতীয় দিন আমি তার জবাব লিখে শেষ করেছি, এখনো তাদের কোনো খোঁজ পাই না, হয়তো ওরা আসুক, তাদের খবর দেন যা আমার জবাব লেখা হয়েছে, এই জবাব আমাদের দিতে হবে। যদি না দেই তাহলে কিন্তু আমরা ওদের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে নিলাম ভিতরে ভিতরে, এই কম্প্রোমাইজ করা যাবে না। ওয়ানাহান নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। এইভাবে যদি আমরা আমাদের কাজ করে যাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলেই জান্নাত পাওয়া যাবে। আর কোন মানুষ বা কোন মানুষের দলকে শান্ত রাখার জন্য যদি আমাদের কাজ হয়, তাহলে এর চেয়েতে বড় কিছু আল্লাহ চাপিয়ে দিলে তখন যাদের খাতিরে কাজ করেছে ওরাও সব আমাদের উদ্ধার করতে পারবে না। যাদের খাতির করলাম তো, খাতির করে সত্য কথাটা বললাম না, আল্লাহ যদি বিপদ দেন তাহলে আমরা তো পারবই না, আর খাতির যারা করছে ওরাও যদি দৌড়ে আসে তবুও পারা যাবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আজকে পাঠাঘাটটা তুলছি না, জানি না কাকে খাতির করছি। অনেকে কিন্তু আমার কাছে প্রশ্ন করেন, পাঠাগার একটা কমিটি আছে, এখানেও আছে, মন খারাপ করলে চলবে না। আমি শুনেছি পাঠাগারের জন্য একটা পলিসি আছে তাদের কাছে, সময় মতো যখন চাওয়া যাবে, যারা পাঠাগার উঠছে না কেন বলে খুব মনে ব্যথা পাচ্ছেন, যে সময় মতো কে কত অগ্রসর হন আল্লাহও পরীক্ষা করবেন, আমরাও পরীক্ষা করব। পাঠাগার আমাদের তুলতে হবে, পাঠাগারের লোকেরা পাঠাগারের জন্য কম চিন্তা ভাবনা করেন না, দুঃখ তাদের কম নাই, কিন্তু বেকুবের মতো কোনো কাজ করা যাবে না। কথাটা হচ্ছে কোনো বেকুবের মতো কাজ করা যাবে না। অতএব এই পাঠাগারের জন্য তারা তারা পারিপার্শ্বিকভাবে যা ভাবছেন সে ভাবার সঙ্গে আমরা কতটুকু একমত হতে পারি, তাদের সঙ্গে আলাপ করি এবং কিভাবে করতে হবে করব, এর মানে এই না যে আমরা ওদের সাথে কম্প্রোমাইজ করেছি। পাঠাগার তৈরি করতে এখন যদি কেবলমাত্র আমরা যা আছে তাই দিয়ে তুলি, তাও এক মোটামুটি এক হিসাব, তাতেও প্রায় 10-15 হাজার টাকা লাগে। টাকা আছে কোথায়? অর্থাৎ এও যেমন একটি সমস্যা, তাছাড়া আরো যে সমস্যা আছে সেই সমস্যার মোকাবেলা করে ইনশাআল্লাহ রহমান আমরা অগ্রসর হচ্ছি, বসে নাই হচ্ছি। কিন্তু যদি সেক্ষেত্রে কোনো কিছু কেউ না জানেন আসেন মন পরিষ্কার করেন, ইনশাআল্লাহ রহমান এই পাঠাগার খালিসপুরে ইসলামী আন্দোলনের ওটাই ছিল মার্কাজ, ওটাই ছিল আমাদের প্রথম কেন্দ্র হবে, এবং তার জন্য উপযুক্তভাবেই আমরা করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা তাদের সঙ্গে কম্প্রোমাইজ কোনোদিন করি নাই আর করবও না, আর কম্প্রোমাইজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জবাব দেওয়া যাবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। হুজুর, তাফসীরে মারিফুল কোরআনের 65 পৃষ্ঠায় থেকে বলছি, তিরমিজির রেওয়ায়েতে বলা হয়েছে, হে মানব জাতি, আমি তোমাদের জন্য দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, এত উভয়কে শক্তভাবে আঁকড়ে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, এক আল্লাহর কিতাব, অপরটি আল্লাহর, অপরটি আমার সন্তান ও পরিবার পরিজন। সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে রয়েছে, আমার পরে তোমরা আবু বকর ও ওমরের অনুসরণ করবে। অন্য এক হাদিসে আছে, আমার সুন্নত ও খোলাফায়ে রাশিদিনের সুন্নত অবলম্বন করা তোমাদের কর্তব্য। বিষয়টি বুঝলাম না, বুঝিয়ে দিন দলিল সহ। দেখুন, মারিফুল কোরআনে যে হাদিসটা পেয়েছেন এই হাদিসটার তিরমিজির ওই জায়গাটা তর্জমা হয় নাই। এই একই হাদিস আপনি মুসলিম শরীফ ষষ্ঠ নম্বর খণ্ড কিতাবুল ফাজাইল পাবেন। রাসূল সাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেন যায়েদ ইবনে আরকাম, ইন্নি তারিকুন ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুটি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, তার মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব। এরপরে বলছেন ওয়া ইতরাতি ওয়া আহলে বাইতি, আমার ইতরাত আমার সন্তানেরা, হুজুররা হাদিস এইটুকুই শেষ করে এরপরে আবার আরো আছে। এর পরের কথা হচ্ছে এই যে আমার সন্তান আর অন্যদের মাঝে যখন গোলমাল হবে, বিরোধ হবে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাথায় হাত দিয়ে বলেছেন হাজা ইতরাতি, এরাই কিন্তু দুনিয়ায় আমার সন্তান থাকলো। তো একদিকে আল্লাহর কোরআন আর একদিকে একটা বিরোধ বেঁধেছে। এই বিরোধের মীমাংসা অবশ্যই কোরআনে আছে, কিন্তু আমরা এখন বুঝতে পারছি না, জ্ঞান আমাদের কম, তো বুঝতে পারছি না। বিরোধ বেঁধেছে, নিশ্চয়ই আল্লাহর নবী কোনো সমাধান দিয়েছেন, কিন্তু সেই হাদিসটাও এখন আমরা জানতে পারছি না। এমনটি হতে পারে না? পারে না, পারে, আছে হাদিস কিন্তু জানা নাই, যে সাহাবী জানেন তিনি আমাদের মাঝে নাই। আল্লাহর নবী তখন বলেছেন যে আমার সন্তান আর অন্যদের মাঝে যখন বিরোধ সৃষ্টি হবে, আর এই বিরোধের মীমাংসা যেমন যখন তুমি কোরআন থেকে করতে পারছো না, হাদিসও পাচ্ছ না, সেখানে তোমাদেরকে আমি একটা গ্যারান্টি দিয়ে যাচ্ছি যে আমার সন্তানরা তথা হাসান এবং হুসাইন কোনোদিন পাপের পথে পা বাড়াবে না। এই হাসান হুসাইন এরা পাপের পথে পা বাড়াবে না। সূরে আহজাবে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন যে হে নবী, তুমি ঘোষণা করে দাও, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম আহলাল বাইতে, আমার হে নবী তুমি বলে দাও, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর অভিপ্রায় হচ্ছে এই, লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আমার আহল বাইতদের মধ্য থেকে সকল পাপ আর পাপের ইচ্ছা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তারা আর পাপের পথে পা বাড়াবে না। তোমাদের জাতীয় জীবনে কোনোদিন যদি এমনটি হয় যে তোমরা কোরআন ও মীমাংসার জন্য পাচ্ছ না, তোমাদের কোনো হাদিসও তখন জানা নাই, আর আমার সন্তান একদিকে আর বিরোধ যারা সৃষ্টি করেছে তারা একদিকে, তখন তোমরা করবে কি? এতটুকু শুধু গ্যারান্টি দিয়ে গেলাম, আমার ছেলের আমার সন্তানের আহলে বায়তরা যেদিকে আছে সেইটা হক পথ। এইটাই ওই মুসলিম তিরমিজি এবং সকল জায়গাতে আছে। কিন্তু এই হাদিস যারা পড়েন এবং পড়ান আশ্চর্য, তারা হযরত হুসাইনের পথকে পরিত্যাগ করে মুয়াবিয়ার পথে কি করে যান, এটা তো আমাদের বুঝে আসে না। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আমি তাদেরকে পবিত্র করেছি, তাতহীর, তাদের জীবনে তাদের কাজে তাদের ইমানের ভিতরে এতটুকু পরিমাণ কোনো অন্যায় নেই। এটি হচ্ছে এই হাদিসের অর্থ। প্রশ্নের আকারে করেছেন, সবগুলোর একই কথা আবার যেখানে পেয়েছেন কোরআন এবং সুন্নাত, সুন্নাত আর আহলে বায়ত এক কথা, আহলে বায়তরা কখনো সুন্নতের বিপরীত যেতে পারেন না। এই তো বললাম যে আল্লাহ বলেন যে আমি তাদেরকে পাক করেছি, আহলে বায়তদেরকে যদি আল্লাহ তাআলা পাক করে থাকেন তারা শূন্য বিরোধী হতে পারে? পারে না। আমার পর তোমরা আবু বকর এবং ওমরকে মানবে, হাদিস আছে, বুখারীতে নয় তিরমিজিতে আছে, কিতাবুল ফজাইল। হযরত আবু বকর এবং ওমরকে মানার কথা আছে, কোথায়? আমার হাদিসের বিপরীত, তাই না? হাদিসটি ওই জায়গায় পড়বেন, তোমাদের জানামতে হাদিসও পেলে না, তোমাদের জানামতো কোরআনের কোন আয়াতও পেলে না, সিদ্ধান্ত কাকে দিয়ে করবে? ওই সময় দেখো আবু বকর যে সিদ্ধান্ত নেয়, উপস্থিত সেই সিদ্ধান্ত মেনে নাও। কিন্তু যদি কোনদিন আবার আবু বকরের সিদ্ধান্তের বুদ্ধ কোরআন হাদিস পেয়ে যাও, সেই দিন আর আবু বকরের সিদ্ধান্ত মানতে হবে না। মুসলিম শরীফ বাংলা তর্জমা হয়ে গেছে, কিতাবুল ফরায়েজ। আবু বকরের কাছে এলেন কেউ, জিজ্ঞাসা করলেন যে আমি এমন এক দাদি, আমার নাতি মারা গেছে, কিছু সম্পত্তি আছে, আমি কি পাবো? বলে বড়িমা তুমি পাবা না, চলে গেল। সিদ্ধান্ত দিলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক, পাবে না। এখন কি হবে? বেচারি কিন্তু কোনো বিদ্রোহ করল না, চলে গেল। যতটুক মনে করে মুগীর ইবনে শোবা শুনলেন ঘটনা, এসে বললেন আমিরুল মুমিনিন করলেন কি? বলে কেন? বলে আমি তো কোরআনও পাই নাই, হাদিসও পাই নাই। বলে এই ধরনের একটি ঘটনা আমার সামনে হয়েছে, আল্লাহ নবীর কাছে এইরকম এক দাদি আসছিল। বলে তারপর? তো সেই দাদিকে আল্লাহ নবী বলেছেন তুমি ছয় ভাগের এক ভাগ পাবা। বলে ডাকো তাকে তাড়াতাড়ি। এই হাদিসের মধ্যে আমরা দুটো জিনিস পাই, ওই মহিলা তিনি বিদ্রোহ করেন নাই, আর যে সকল সাহাবারা সামনে ছিলেন তারাও কিন্তু হুঁক করে ওঠেন নাই, যেহেতু আবু বকর খলিফা যখন বলেছেন। কিন্তু আবার যখন হাদিস পাওয়া গেছে তখন কিন্তু আবু বকরের এই মতের দাম এক পয়সাও থাকে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে 200 দিরহামের চেয়েতে বেশি কোন মহিলা মোহরানা দাবি করতে পারবে না। সমস্ত মানুষ চুপ করে আছে। খলিফা যখন বলেছেন 200, এক মহিলা ডান দিক থেকে চিৎকার করে উঠলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার কিছু কথা আছে। পর্দার আড়াল থেকে শোনা গেল মহিলা কণ্ঠ, বলছে কে? বলে আমার কথা আছে। বলে কি? যে আল্লাহ তাআলা বলেছেন বিকিনতারি ইউয়াদ্দিহি ইলাইক, আমি 200 বুঝি না আর 100 বুঝি না, আমি মহারানা চাইব, যার সঙ্গে আমার বিয়ে হবে সে যা দিতে পারে তাই সে দেবে, ও তো 200-এর চেয়েতে কমও দিতে পারে, 200-এর চেয়েতে বেশি দিতে পারে, তো তার সামর্থ্য অনুযায়ী আপনি 200 টাকা বেঁধে দিতে কে? এটাই আমি আপনার কাছে জবাব চাই। হযরত ওমর যখন বলেছিলেন তখন সমস্ত মসজিদের লোকেরা চিৎকার করে ওঠে নাই, তার কারণ খলিফাতুল মুসলিমিন। কিন্তু ওই মহিলা যখন বলেছে আমি আপনার কাছে জবাব চাই, এই